بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آج کے تفسیر کرا ہے سورہ علم نشرح. یہ سورہ نام سورۃ الانشراح و سورۃ الشرح বা আলম নাসারা, এর প্রথম কলেমা বা অক্ষর হচ্ছে আলম নাসারা, বলে সুরা আলম নাসারাহ বলা হয়। আর এ নাসারা শব্দটি সারাহা থেকে এসছে, সারাহা মানে উন্মুক্ত করা, খুলে দেওয়া, সেই জন্য সুরা তো সারাহ বলে। আর খুলে দেওয়াকে আরবি ভাষা ইনসেরাহ বলে, এই জন্য কোন কোন কপিতে সুরাতুল ইনসেরাহ বলা হয়েছে, সুরাতুল ইনসেরাহ। এর প্রথম কলেমা হচ্ছে আলম নাসারাহ, এই হচ্ছে সুরা আলম নাসারাহ। এতে আটটি আয়াত রয়েছে, ছোট ছোট আয়াত কিন্তু অত্যন্ত অর্থবাহী, অত্যন্ত ব্যাপক অর্থ রয়েছে এই আয়াতগুলির। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনের যেসব সুরা বা আয়াত নাজেল হয়েছে তার লক্ষণ হচ্ছে এটি, যে আয়াতগুলি ছোট, আয়াতগুলি ছোট এবং তাতে তাওহীদের উপর বেশি বেশি জোর দেওয়া হয়েছে, শিরক সম্পর্কে, ইমানিয়াত সম্পর্কে, আল্লাহ রসুল ফেরেশতা পরকাল আখেরাত হিসাব নিকাশ ইত্যাদি ইত্যাদি। যেহেতু এগুলি মৌলিক বস্তু, যেগুলি প্রাথমিক পর্যায়ে একজন পৌত্তলিক একজন অমুসলিম তাদের কাছে পৌঁছানো উচিত এবং তাদেরকে সে সম্পর্কে জ্ঞান দেওয়ানো উচিত, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, পরকাল সম্পর্কে, হিসাব নিকাশ সম্পর্কে, জবাবদেহি সম্পর্কে। এজন্য এগুলি হচ্ছে বিষয়বস্তু প্রায় রেসালত সম্পর্কে, তার মধ্যে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বিনা রেসালতে হাসিল হতে পারে না, কোন কাউকে রসুল না মেনে আল্লাহর বিধান কেউ সরাসরি হাসিল করতে পারে না। আল্লাহ যা পছন্দ করেন যা অপছন্দ করেন সে সম্পর্কে জ্ঞান হাসিল করার জন্য, আল্লাহ যা আদেশ করেছেন তা জানার জন্য, আল্লাহ যা যেসব কাজ থেকে নিষেধ করেছেন সেসব সম্পর্কে জ্ঞান হাসিল করার জন্য একমাত্র উপায় হচ্ছে রেসালাত, অর্থাৎ রাসূলের মাধ্যমে, নবীর মাধ্যমে জানতে হবে। এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সারা বিশ্বের মানুষের জন্য নবী, আরব অনারব শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সমস্ত মানুষের জন্য তিনি নবী হয়ে এসছেন। এমনকি শুধু মানুষ নয় বরং জিনদেরও তিনি নবী, জিনেরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে এসছে এবং তাদেরকে আল্লাহর আদেশ করা হয়েছে যে তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, তোমাদেরকেও আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং ইবাদত সম্পাদিত হবেই মূলত আল্লাহর জন্য ইখলাস এবং একত্ববাদের মাধ্যমে এবং তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। প্রত্যেক মানুষকে, প্রত্যেক জিনকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে, না হলে ইবাদত সম্পাদন হবে না, খেয়াল খুশি ইবাদত আল্লাহ কবুল করবেন না। তো এই সুরায় যে বিষয়বস্তুটি এসছে সেটি হচ্ছে রেসালাতের বিষয়বস্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশেষ বিশেষ তিনটি অনুগ্রহের কথা বলা হয়েছে এই সূরায়। তিনটি বিশেষ অনুগ্রহ, বিশেষ দান আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ করেছেন সেগুলি বর্ণনা করা হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথা সাহাবায়ে কেরামদেরকে তাদের সাথে সাথে প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক নিষ্ঠাবান মানুষকে সান্ত্বনা দান করা হয়েছে। বিপদে আপদে কঠিন অবস্থার সম্মুখীন হলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করার মালিক, সংকটের মুহূর্ত আসলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো অবস্থা নিয়ে আসার মালিক। তো এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে, প্রত্যেক মুমিন মুসলিমকে, আল্লাহর সামনে আত্মসমর্পণকারীকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং উৎসাহিত করা হয়েছে শেষখানে সৎ আমলের জন্য, যথাসাধ্য ভালো কাজের জন্য, সৎ কর্মশীল হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম নাশরাহলাকা সদরাক। আ হচ্ছে জিজ্ঞাসার অক্ষর আরবিতে, আমানে আমানে কি, আমানে কি। লাম নাশরাহ, লাম মানে লাম হচ্ছে নাবাচক শব্দ, নেতিবাচক মানে না, লাম মানে না। কিন্তু এই লাম একা ব্যবহার হতে পারে না, ফেলের সাথে, ক্রিয়ার সাথে ব্যবহার হবে। ফেল অর্থাৎ ভাব, এই ফেলের সাথে ব্যবহার হবে লাম। পক্ষান্তরে লাও হচ্ছে নেগেটিভ, নাবাচক, কিন্তু লা একাই ব্যবহার হতে পারে। নাম লা দিয়ে উত্তর দিতে পারছেন, যাবেন তো লা চললো না, তো লা দিয়ে উত্তর দেওয়া যাবে, কিন্তু লাম দিয়ে উত্তর দেওয়া যাবে না, লাম না চলবে না। তো লাম ব্যবহার হবে কোন ফেলের সাথে, যেমন লাম নাশরাহ, নাশরাহ ফেল, ফেলের সাথে লাম যুক্ত হয়েছে এইভাবে। তো লা এবং লামে তফাত হচ্ছে এই যে লাম আলাদা হয়ে একাই ব্যবহার হবে না এবং একা তার অর্থ প্রকাশ করবে না, সে আসবে তার অর্থ দেবে কিন্তু সে ফেলের সাথে সম্পৃক্ত হয়ে আসবে। নাশরাহ সারাহা থেকে, শিন রা হা এর ধাতু মাদ্দা, আরবিতে মাদ্দা বলে। মাদ্দার জন্য আরবিতে একটি গ্রামারিটিক্যাল নিয়ম হচ্ছে যে কমপক্ষে তিন অক্ষর বিশিষ্ট হইতে হবে, তিনটি অক্ষর হইতে হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি আছে কমপক্ষে তিনটি হইতে হবে। দেখেন আলাম নাশরাহাতে শিন এক রা হা হচ্ছে মাদ্দা, তিনটি। সারাহা, সারাহা মানে খুলে দেওয়া, উন্মুক্ত করা। আর নাশরাহ নুন তার উপর লেগে গেলে এটা হচ্ছে ফেল মোজারে, বর্তমান বা ভবিষ্যৎ কাল প্রকাশ করে এবং এটি হচ্ছে মানে মুতাকাল্লিম বহুবচনের জন্য, মুতাকাল্লিম বহুবচনের জন্য। মুতাকাল্লিম মানে হ্যাঁ ফার্স্ট পার্সন যেটাকে বলে, আমি আর আমরা, এগুলোকে মুতাকাল্লিম, আমি আমরা। তো আমি, আমি যদি হয় তাহলে আলিফ হবে আশরাহ, শিন রা হার উপরে আলিফ লাগবে, আশরাহ বা হামজা লাগবে, আসলে হামজা বলে আশরাহ। আশরাহ মানে আমি খুলে দেব বা আমি খুলে দিচ্ছি, আর নাশরাহ মানে আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে তিনি এক ও একক হলে, আল ওয়াহেদুল আহাদ হলে, লা শারীক আলা হলেও তিনি বহুবচন ব্যবহার করেছেন আর এর ব্যাখ্যা অনেকবারই করা হয়েছে, সুতরাং বারবার এর রিপিট করার কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে বলছেন, আলাম নাশরাহ, আমি কি উন্মুক্ত করিনি। নাশরাহ মানে আমি উন্মুক্ত করা, আল্লাম মানে না, আর আ মানে কি, আমি কি উন্মুক্ত করিনি। যদিও সারাহ বা থেকে নাশরাহ যখন হবে বর্তমান ভবিষ্যতের জন্য হয়, কিন্তু লামের আর একটি বৈশিষ্ট্য, লাম নেতিবাচক এবং বর্তমান আর ভবিষ্যতের ক্রিয়াকে অতীতের দিকে নিয়ে যাবে টেনে, মানে অতীতের অর্থ প্রকাশ করবে। তো এই লাম আসার জন্য এর অর্থ হয়ে গেছে অতীতের, আলাম নাশরাহ লাকা, আমি কি উন্মুক্ত করিনি, অতীতের অর্থ। লাকা তোমার জন্য, আপনার জন্য, আরবি ভাষায় তোমার আপনার এ তফাত নেই, যেমন কিছু কিছু ভাষায় আছে, আছে না, মানে আমাদের ভাষা বাংলা ভাষায় আছে আপনি তুমি তুই, তিনটি পর্যায় আছে ঠিক না। আরবি ভাষায় আছে কি আপনি তুমি নেই, সব আপনি তুমি, মানে সবার জন্য চলবে, লাকা সবার জন্য, সবার জন্য, বড় হলেও লাকা, ছোট হলেও লাকা, আর আপনার সমবয়স্ক হলেও মানে একই রকমের কালেমা ব্যবহার করা হবে। শ্রদ্ধা অন্তরে আছে, কথায় ভাষাগত কোন শ্রদ্ধার জন্য আলাদা শব্দ নেই এই ক্ষেত্রে সম্বোধনের জন্য। লাকা অর্থ করেন, তোমার জন্যই করেন, আপনার জন্য করেন। আচ্ছা, অনুবাদ করতে গিয়ে একটি কথা আরো বলি, কিছু কিছু বাংলা অনুবাদে এইরকম অনুবাদ করেছে, হে নবী তোমার কি উন্মুক্ত করিনি তোমার। আবার কেউ কেউ অনুবাদ করেছেন, হে নবী আপনার কি উন্মুক্ত করিনি আপনার আর তোমার। তো কোনটি ঠিক? না দুটি ঠিক বলেন দেখি। কেন দুটি ঠিক? বেয়াদব হইল না নবীকে বলছে তুমি, আল্লাহ বলছেন মাশাআল্লাহ। জি, একটা বিদাতি যদি হইতো নবীর বেয়াদবি হয়ে গেল। যারা বলে যে কাবার চাইতে উত্তম হচ্ছে নবীর কবরের জায়গা, যাদের কিতাবে লেখা আছে, তা তো বলবে যে বেয়াদবি হয়ে গেল, নবীকে তুমি বলে দিল। হ্যাঁ, নবীকে সম্বোধন লিখে অনুবাদ করছে যে তুমি, হে নবী তোমার কি বক্ষ উন্মুক্ত করিনি, তো তোমার বলে দিল নবীকে। তো বলছে কে? আল্লাহ। নবী আল্লাহর কে? গোলাম, বান্দা, মখলুক, তিনি সৃষ্টি। আর আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা, তিনি মাবুদ। মাবুদ বলছেন বান্দাকে, আবুদকে, গোলামকে, আলাম নাসরা। সুতরাং অনুবাদক অনুবাদ নিজের জন্য করেনি, সেটা আল্লাহ রব্বুল আলামিনের কথা উল্লেখ করেছেন। হে নবী আমি কি উন্মুক্ত করে দিইনি, আমি কি খুলে দিইনি তোমার জন্য সাদরাকা, তোমার বক্ষকে। সাদরাকা, সাদরুন মানে বক্ষ, বুক। কিন্তু বক্ষ খুলে দেওয়ার অর্থ হচ্ছে বক্ষর ভিতরে যে কাল্ব রয়েছে, হার্ট, হৃদয়। তোমার হৃদয় কি উন্মুক্ত করিনি? যেহেতু বক্ষ আসল নয়, বক্ষ বলে উদ্দেশ্য করা হয়েছে হৃদয়কে, যে কাল্ব হচ্ছে মানুষকে সঠিক পথে ফেরাতে পারে, মানুষকে বিপথে চালিত করতে পারে। এই বডিকে কাল্বি বিভিন্ন দিকে চালিত করে। কাল্বকে কাল্বের জন্য বলে, এর আগে বলেছি মনে হয় একবার, কাল্ব এর হৃদয়কে। কাল্ব কি জন্য বলা হয়? পরিবর্তনশীল। কালাবা মানে পরিবর্তন হওয়া, কালাবা মানে পরিবর্তন হওয়া। এই জন্য ওই কমিউনিস্টদের ইনকলাব জিন্দাবাদ শুনেছেন না? ইনকলাব জিন্দাবাদ জানেন না? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব মানে ওই যে কালব থেকে ইনকলাব, এই শব্দটি আরবি। এই কমিউনিস্টরা, কমরেডরা ইনকলাবটি আরবি থেকে নিয়েছে। ইনকলাব মানে পরিবর্তন চাই, এই সরকার চাই না, এই অবস্থা চাই না দেশে, ইনকলাব, বিপ্লব চাই। আর তারপরে জিন্দাবাদ, তো ইনকলাব ওই কালব থেকে এসছে। তো কালব মানে হৃদয়কে কালব, এজন্য বলা হয় যে সেটা পরিবর্তনশীল। ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু, এটা কবিতে আছে। কালবকে কালব এজন্য বলা হয় যে সেটা পরিবর্তন হতে থাকে, একজনের মন পরিবর্তন হতে থাকে, আবার বিভিন্ন লোকের মন বিভিন্ন রকমের, এক সময় একরকম, আরেক সময় আরেক রকম হইত। এক সময় আপনার অন্তর অত্যন্ত নম্র, আরেক সময় দেখছে অত্যন্ত পাথরের মতো শক্ত। একবার ছেলে মেয়েদের, স্ত্রীদের ক্ষেত্রে অত্যন্ত নম্র মনে হচ্ছে, ওদের জন্য সবকিছু করে ফেলে দেবেন। আর একবারে নিষ্ঠুর মনে হচ্ছে, কালবের পরিবর্তন। একবার মনে হচ্ছে তোবা করে কেঁদে শেষ করে দিচ্ছেন, আল্লাহ কি করলাম জীবনে, একবারে তোবা। আর আরেকবার পাথরের মতো নিষ্ঠুর, নামাজ হয়ে যাচ্ছে, সবকিছু চলে যাচ্ছে, এবাদত বন্ধ হয়ে যাবে, রমজান মাস চলে আসলে আপনার কোনো পরিবর্তন নেই। একজন নাস্তিক হঠাৎ করে ধার্মিক হয়ে যাচ্ছে, একবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছে। আর একজন ধার্মিক গিয়ে একবারে কাফের মুশরিক হয়ে মারা যাচ্ছে, হয়তো শেষে পরিবর্তন, তার অন্তরে পরিবর্তন এসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়া করতেন। এই দোয়া কজন লোকের মুখস্থ আছে দেখবো হাত তুলে। কি দোয়া? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হ্যাঁ, সাব্বিত কুলুবানা বা সাব্বিত কলবি আলা দীনিক, আলা দীনিক। ইয়া মুসাররিফাল কুলুব, সাররিফ কলবি আলা তাআতিক, সাররিফ কলবি আলা তাআতিক। এক বচন দিয়ে অথবা বহু বচন দিয়ে, ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব, সাররিফ কুলুবানা আলা তাআতিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, মুকাল্লিব পরিবর্তনকারী, আল্লাহ পরিবর্তনকারী, সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরকে, আমাদের হৃদয়কে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, কায়েম রাখো। তো নবী করিম সাল্লামকে আল্লাহ বলছেন তোমার বক্ষকে বা তোমার হৃদয়কে কি আমি উন্মুক্ত করে দিইনি। এই যে হৃদয় উন্মুক্ত করা, এটি বাহ্যিক না আভ্যন্তরীণ? হ্যাঁ, বাহ্যিক ভাবে, বাহ্যিক ভাবে তো নবী করিম সাল্লামের কিভাবে উন্মুক্ত করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে? যদি বলা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষ বিতরণ করা হয়েছে বাল্যকালে, যখন হালিমার ঘরে তিনি ছিলেন, সে অর্থ যদি নেওয়া যায় হতে পারে যে তার বক্ষ বিতরণ করে, তারপরে যে মানুষের অন্তরে যে খারাপ জিনিসগুলো থাকে, শয়তান যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে, সেই জিনিসগুলোকে ধুয়ে সাফ করে দেওয়া হয়েছে। আর একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা হয়েছে মেরাজের রাতে, যেমন সহিহ হাদিস এসেছে এই দুইবার করা হয়েছে, শাক্কে সাগর যেটা বলা হয়েছে। কিন্তু এই তাফসির করেননি তাফসিরকারগণ, তাফসিরকারগণ করেছেন আভ্যন্তরীণ, এখানে বক্ষোন্মুক্ত করা বা হৃদয়কোণমুক্ত করা, যেটাকে মানবী বলে, জাহিরি নয় মানবী, আভ্যন্তরীণ ভাবে কিভাবে বক্ষ উন্মুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের অন্তর উন্মুক্ত হয়ে যাওয়া, মানে যে কোনো জিনিস সাদরে গ্রহণ করে, যে কোনো জিনিস আসলে সাদরে গ্রহণ করে, একে বক্ষ উন্মুক্ত করা বা উদার মন বলা হয়। যেমন আমরা বলি লোকটি একেবারে উদার মনের, উদার ভাবে, উদারতার সাথে তার চিন্তা করে, মানে তাকে কোনো কথা বললে তার বিবেক দিয়ে চিন্তা করে, হক না হকের তফাত করে এবং তারপরে সে গ্রহণ করে, একে বলা হচ্ছে উদার মনের মানুষ। আর পক্ষান্তরে সংকীর্ণ মনের মানুষ কাকে বলা হয়, লোকটি বড় সংকীর্ণ মনা, কোনো কথা বললে মানতে রাজি না, তার মনের খেলাফ নানা নাম আমি বুঝতে চাই না, পড়তে চাই না, এটা বই দেন বইটা পড়েন, আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছি কিতাবুত তাওহীদ, পড়ে দেখেন, না না না আমার বাড়িতে অনেক বই আছে, সংকীর্ণ মনের। উদার মন ঠিক আছে, আল্লাহ এবং রাসূলের কথা অবশ্যই পড়ে দেখবো, কেন পড়বো না, পড়বো, সত্য হলে অবশ্যই গ্রহণ করবো, যে কোনো সময় গ্রহণ করবো। আমার বয়স 60 হলে কি হবে, আমি একজন আলেম হলে কি হবে, এলিমের শেষ নেই, পড়ার শেষ নেই, পড়ে দেখবো অবশ্য, না অন্যায়ের বিচার করব। উদার মন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি আল্লাহ উদার মন করেছেন, আলম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নির্ধারিত রয়েছে তা সাদরে গ্রহণ করার মতো এমন ক্ষমতা দিয়েছেন, উদার মন দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদার মন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহর বিচার, আল্লাহর নির্ধারিত তাকদীর এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধানকে সাদরে গ্রহণ করার জন্য উদার মন, যা কিছু আসবে আল্লাহর পক্ষ থেকে, আদেশ নিষেধ এবং তাকদীরের ফয়সালা দুটো দিক, পরে আরো বিস্তারিত এই দুটো দিককে আরো স্পষ্ট করছি, সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে গ্রহণ করার জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে উন্মুক্ত করেছিলেন। এই এহসান, এইটি হচ্ছে প্রথম অনুগ্রহ, তিনটি অনুগ্রহের কথা এই আয়াতগুলিতে বলা হয়েছে, আলম নাশরাহা সাদরাক, ওয়াদানা আনকা ওয়িজরাক দ্বিতীয়, আল্লাযী আনকাযা যাহরাক, আর তৃতীয় হচ্ছে ওয়ারাফানা লাকা যিকরাক। এই তিনটি অনুগ্রহের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হয়েছে তা এই সূরাতে বর্ণনা করা হয়েছে। আর এর পরের সূরা যে আসবে, মানে এর আগের সূরা, কিন্তু এর পরে যে আলোচনা হবে সূরাতুল লাইল, তাতে আপনার যে রয়েছে, তাতে রয়েছে আরো তিনটি, সূরাতুদ্দোহা, ওতে রয়েছে তিনটি আরো অনুগ্রহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে উন্মুক্ত করেছিলেন, এটা তাহলে বাহ্যিক নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা বক্ষ খোলা ছিল বা তার যে হার্ট আছে বা তার যে হৃদয় আছে সেটা খোলা ছিল, এরকম কিছু না, যে এরকম মানুষের থাকে সেরকমই ছিল, মানুষের বক্ষ যেমন থাকে, মানুষের যেমন আপনার হৃদয় থাকে সেরকমই ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল তাকে অত্যন্ত উদার মনে করেছিলেন, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর আদেশ নিষেধ কে সাদরে গ্রহণ করার যোগ্যতা দিয়ে। তো আল্লাহর পক্ষ থেকে দুই রকমের ফয়সালা হয়েছে, একটি হচ্ছে শরীয়তি আর একটি হচ্ছে সৃষ্টিগত, শরীয়তি আর একটি হচ্ছে সৃষ্টিগত, শরাই এবং একটি হচ্ছে কাউনি, সৃষ্টিগত ফয়সালা আর আরেকটি হচ্ছে শরীয়তি ফয়সালা। শরীয়তি ফয়সালা মানে শরীয়তের বিধিবিধান, আদেশ নিষেধ, আর আরেকটি হচ্ছে সৃষ্টিগত, সৃষ্টিগত ফয়সালা মানে তকদিরে যা কিছু রয়েছে মানুষের, এটা হচ্ছে সৃষ্টিগত ফয়সালা, আল্লাহ রাব্বুলের সৃষ্টিগত ফয়সালা আছে, ভালো মন্দ সব রকমই হোক পৃথিবীতে হচ্ছে, সৃষ্টিগত ফয়সালা। আর শরীয়তের আদেশ, আল্লাহ খারাপ কাজের আদেশ করেননি, খারাপ কাজের আদেশ করেননি, কিন্তু খারাপ জিনিস সৃষ্টি করেছেন, খারাপ জিনিস সৃষ্টি করেছেন, মানুষের ক্ষতি সাধন করে এমন জিনিস পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সবকিছু তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে, ব্যক্তি হোক আর কাজকর্ম হোক সবকিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহ হিংস্র জন্তু সৃষ্টি করেছেন, বিষাক্ত সাপ সৃষ্টি করেছেন, মানুষ এক সাইনে মানুষ ভালো কাজ করছে, কাজগুলো সৃষ্টি আল্লাহ, কাজকর্ম এগুলো আল্লাহর সৃষ্টি, তো ভালো কাজ ভালো, খারাপ কাজ চোর চুরি করছে, ডাকা ডাকাতি করছে, জেনা করছে, ব্যভিচার করছে, তো খুনি খুন করছে, খারাপ কাজ এগুলি আল্লাহর সৃষ্টি, তাহলে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম জিনিসই সৃষ্টি করেছেন, সুখ দুঃখ দুটো জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, কোন সময় সুখ কোন সময় দুঃখ, একই লোক হয়তো, অথবা কারো সুখ কারো দুঃখ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টির দিক দিয়ে দুই রকম জিনিস সৃষ্টি করেছেন, আর শরীয়তি দিক দিয়ে, দিনের দিক দিয়ে, আদেশ নিষেধের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ভালো কাজের আদেশ করেছেন, খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, আল্লাহ কোনো খারাপ কাজের আদেশ করেননি। এই জন্য আমাদের সমাজে মূর্খ লোকেরা যে বলে থাকে আল্লাহর বিনা হুকুমে একটি গাছের পাতাও নড়ে না, আল্লাহর বিনা হুকুমে একটি গাছেরও পাতা নড়ে না, কথাটি ঠিক না ভুল? ভুল। যদি তাই বলা হয় তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে চোরও আল্লাহর হুকুমে চুরি করে, আল্লাহ চোরকে বলেছে যাও চুরি করো, খুনি খুন করে আল্লাহর হুকুমে, হুকুম মানে আদেশ, আল্লাহ আদেশ করেছে যাও খুন করো মুখে বলেছেন, নাউজুবিল্লাহ শুনলে বলছে নাউজুবিল্লাহ, এটা হইতে পারে? আল্লাহ কি খুন করতে বলেছে? না বলেন। আল্লাহ বলেছে আমাকে ছাড়া ওই দেবী দেবতাকে সেজদা করো? হ্যাঁ। আল্লাহ বলেছে ঈসা আলাইহিস সালাম আমার পুত্র বানিয়ে দাও, মরিয়মকে আমার স্ত্রী বানিয়ে দাও, বলেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে না তিন খোদা বানিয়ে দাও? হ্যাঁ না, অন্য কাজের আদেশ করেনি, অশ্লীল কাজের, অন্য কাজের আল্লাহ আদেশ করেননি, আল্লাহর হুকুম হয়নি। কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, কোরআন আল্লাহ বলছেন, এ নবী বলে দাও নিশ্চয় আল্লাহ অশ্লীল কাজের আদেশ করেন না, যা কিছু আল্লাহ আদেশ করেছেন তাহলে তা ভালো। কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, অন্যায় অশ্লীল কাজের আল্লাহ আদেশ করেন না। তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথাটি শুধু ভুল নয়, কুফুরি কথা, আল্লাহর উপর চরম মিথ্যারোপ, মিথ্যারোপ করা, আল্লাহকে দোষারোপ করা, আল্লাহ তুমি চুরি করতে বলেছো, আল্লাহ তুমি খুন করতে বলেছো, আল্লাহ তুমি শিরিক করতে বলেছো, আল্লাহ তুমি জেনা করতে বলেছো, তাই না? যদি বলেন যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে সবকিছু আল্লাহর উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, তুমি করতে বলেছো, কুফুর। তাহলে এই ক্ষেত্রে সঠিক কথা কি কেউ বলতে পারেন? আল্লাহর বিনা ইচ্ছায়, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোন গাছের পাতা নড়ে না। দেখেন হুকুম আর ইচ্ছায় তফাত আছে, তফাত আছে। কোরআনে এই কথাটি অনেক জায়গায় বলা হয়েছে, মাশা আল্লাহ, আল্লাহ যা চায়, কোরআনে আছে মাশা আল্লাহ আছে না, আল্লাহ যা চাই তাই হয়, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা চাইলেই হয় না যতক্ষণ আল্লাহ না চাইবেন। তাহলে আল্লাহর বিনা ইচ্ছায়, আল্লাহর বিনা ইরাদায় কোন কাজই হয় না, আল্লাহ ইচ্ছা করেন যে সব রকম কাজ হোক তাহলে, কিন্তু আদেশ করেননি, আদেশ করলে দোষ দিতেন যে তিনি খারাপ কাজ আদেশ করেছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা যেহেতু পরীক্ষা নেবেন, আল্লাহ আপনাকে দুই রকম শক্তি দিয়েছেন, আপনাকে স্বাধীনতাও দিয়েছেন, আপনাকে বেঁধেও রাখেননি, আর আপনাকে পরীক্ষা করবেন এ কথাও বলে দিয়েছেন, শেষ পরিণাম জান্নাত জাহান্নামের কথাও বলে দিয়েছেন, আপনার শাস্তি রয়েছে বা আপনার জন্য মানে শান্তির স্থান রয়েছে তাও বলে দিয়েছেন, তারপর সতর্ক করে দেওয়ার পরে, সাবধান করে দেওয়ার পরে, সবকিছু জানিয়ে দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা যে হোক, যে কিছু কাজ হচ্ছে হোক, তাহলে পরীক্ষা হবে, নাহলে পরীক্ষা কি করে হবে? আল্লাহ যে পরীক্ষা নেবে, পরীক্ষার ক্ষেত্রে রয়েছে আমরা, কর্মক্ষেত্রে এখন কর্ম করবো, এর মাধ্যমে আমাদের বিচার হিসাব হবে। তো আল্লাহর বিনা ইচ্ছায় কোনো কথা কাজ হয় না, কোনো কথা হয় না, কোনো গাছের পাতা নড়ে না, এই কথা বলা যাবে, কিন্তু বিনা হুকুমে এই কথাটি শুধু ভুল নয় বরং কুফরি কথা। সুতরাং যে কোনো কথা বললে মানে চিন্তা করে, সূক্ষ্মভাবে চিন্তা করে কথা বলতে হবে। এই জন্য যারা বেশি কথা বলে এবং চিন্তা করে না যে কি বললাম, এই কথাটির ওজন বা কত কিলো, তারা বড়ই ভুল করে, চরম অপরাধ করে, বরং কথার কারণেই জাহান্নামে যেতে হয়, কথার কারণেই জান্নাত যাবে, আর কথার কারণেই জাহান্নামে যাবে। হাদিস আছেন, এই কথাই তোমাকে, এই জবান তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর এই জবান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর ইচ্ছা ছিল ওই তো, এই জন্য তো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আপনি এরকম করবেন, ভালো কাজটি করবেন, জানেন যে আপনি খারাপ কাজ করবেন, আল্লাহ রাব্বুল অগ্রিম লিখে রেখেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কাল নেই, আর বাকি নবী করিম যেমন বলেছেন যেই লোক যেদিকে কদম বাড়ায় তখন তার জন্য সেই পথটি সুগম করে দেওয়া হয়, তার কর্মের জন্য তাকে পানিশমেন্ট পেতে হবে, তার কর্মের জন্য তার পানিশমেন্ট পেতে হবে। আল্লাহ বাধ্য করলে, যদি বাধ্য করতেন তাহলে করতে দিতেন না, কিন্তু বাধ্য করে দিলে পরীক্ষা থাকতেন, তাহলে আপনার স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো হইতো। এই স্বাধীনতায় আল্লাহ বাধা দেননি, আপনি স্বাধীনভাবে যখন মসজিদে দৌড়িয়ে যাচ্ছেন তখন আল্লাহ জবরদস্তি বাধা দেন না যে না আমার লোকটি মসজিদে যেতে দেবো না, তা করেন না। স্বাধীনভাবে যখন আপনি ছুটে যাচ্ছেন জেনা ব্যবচারের জন্য, শিরিকের জন্য, কুফুরির জন্য, তখন আল্লাহ বাধা দেন না, বুঝতে পারছেন? তো যেদিকে যে কদম বাড়াবে সেই পথটিকে সহজ করে দেওয়া হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন এবং ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা যা আছে সূরাতুল লাইল ওয়াল লাইলি ইযা ইয়াগশা আন-নাহারি যাতাজাল্লাতে ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা তাফসিরে এই হাদিসটি আসবে যে যে ব্যক্তি সৎ পথে চলে আল্লাহ তার পথকে সহজ করে দেয় ফাসানু ইয়াসসিরহু লিস সাআদা তাকে ভাগ্যবান হওয়ার জন্য তার পথকে আল্লাহ সহজ করে দেন সুগম করে দেন এবং যেই ব্যক্তি খারাপ পথকে বেছে নেই তার জন্য সেই পথটা সহজ তাকে সেই কাজ ভালো লাগে আর বাস্তব সত্য যে লোক তাহাজ্জুদ পড়ে তাকে ঘুম ছেড়ে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে বাস্তব সত্য কিনা বলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে বা কোরআন তেলাওয়াত শুনছে তাকে কোরআন তেলাওয়াত শুনতেই ভালো লাগছে সবসময় পক্ষান্তরে গান শুনতে তাকে খারাপ লাগছে যে ব্যক্তি গান শুনে যে ফিল্ম দেখে তাকে ওয়াজ শুনতে খারাপ লাগবে তাকে কোরআন শুনতে খারাপ লাগবে ঠিক কিনা সত্য তার জন্য এই পথে সহজ যে রাস্তায় বসে আছে গরমে বসে আছে মসজিদে যেতে খারাপ লাগছে ওকে মসজিদে গেলে মনে হচ্ছে যে ওর পাহাড় মাথার চলে এলো কে লোকটি কি এলো রে আমি নামাজ পড়তে যেতে হবে বসেছিলাম এখানে নামাজটা শেষ হয়ে গেলে বাজার করতাম বলছে না মসজিদে এসে আল্লাহ সাল্লাহ সালাম হচ্ছে মনে হচ্ছে ও পাহাড় ভেঙে পড়ে গেলো তার মাথার উপরে কি মুসিবত করে দিলে লোকটা এসে তাই কিনা তার জন্য কত ভারী লাগছে মসজিদ যেতে অথচ ওখানে বসে থাকতে তাকে আরাম লাগছে কিন্তু একজন ধার্মিক লোক আজান হলে ওকে যদি বলেন যে 100 রিয়াল দেবো তোমাকে এখানে বসো না মোটেই না 500 রিয়াল দেবো না মোটেই না এক্ষুনি আমি মসজিদে যাবো আজান হয়ে গেছে এই হচ্ছে আল্লাহর ইচ্ছার উদ্দেশ্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন দুই রকম জিনিসকে সাদরে গ্রহণ করার জন্য আল্লাহর যে বিধিবিধান আসবে আদেশ হে নবী তুমি নামাজ পালন করো রোজা রাখো হজ করো জাকাত করো এই এই গুনাহ কাজ এগুলো থেকে বেঁচে থাকো হে নবী এগুলির দাওয়াত মানুষের কাছে পৌঁছাও হে নবী যাও কোরাইশদের মাঝে যাও আর গিয়ে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু কি সাহস 360 মূর্তি নিয়ে তারা পুজো করছে আর একজন মানুষ মাত্র আর সে গিয়ে বলবে যে তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ আর তোমাদের এই বাতিল মাবুদ ছেড়ে দাও এই কথা বলার সাহস পারবো ক্ষমতা আছে আমাদের সামান্য মিলাদের বিরুদ্ধে কেমন করে গিয়ে বলবো সামান্য এরা রফেদানি করছে না আর আমিন জোরে বলছে না আমি কি করে আমিন বলবো মাথা খারাপ না পারবো না যাক যাক এখানে যতদিন আছে আছে আবার সেখানে গেলে আবার ওই ঠিক ওখানে কুকুরের লেজের মতো আবার ওই রকমই কথা বুঝতে পারছেন অনেকে আছেন এরকম সবার কথা বলছেন কিন্তু অনেকে এরকম দুর্বল মনের মানুষ আছেন নবী সাল্লাল্লাহু আপনি চিন্তা করেন যখন আদেশ হলো যে যাও আবু জাহাল আবু লাহাব এই যে 360 মূর্তির পূজা করছে তাদেরকে গিয়ে বলো কোনো লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সত্য মাবুদ নেই তুফলু তাহলে মুক্তি আছে তোমাদের মুক্তি এই শিরকে নেই পৌত্তলিকতায় নেই আল্লাহর আদেশ হলো সাদরে গ্রহণ করলেন গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলু সাফা পাহাড়ে চড়ে নিলেন আত্মীয় স্বজন সবকে ডাকলেন আগমনকে আবু লাহাব আসলো আর এসে বলছেন যে তোমাদেরকে সাবধান করছি পরকালের আজাব থেকে তখন আবু লাহাব বলে এই জন্য ডেকেছে তো চিৎকার করে তাব্বাল্লাকা ধ্বংস হও তুমি মোহাম্মদ এই জন্য ডেকেছিলে আমাদের সময় নষ্ট করলে ঘুম নষ্ট করলে তুমি আমার বাড়িতে আরাম করছিলাম তাই না আল্লাহ নাজিল করে তাব্বাতুল সাহসের প্রয়োজন একা একজন মানুষ আর গোটা মক্কা শহরের মানুষ সব মুশরে কর্তলি আর তাদের মাঝে একটা কথা বলা জানতো গিয়ে শাহজালাল মাজারে আসুসের মাইজ ভান্ডারিতে শুধু বলেই দেখেন যে এটা কবর পূজা এই কথাটা বলে দেখেন কিচ্ছু বলেন না শুধু শিল্পের কিচ্ছু বলেন এটা হচ্ছে কবর পূজা আপনারা যেটা করছেন এটা কবর পূজা সাহস আছে কটি লোকের সাহস আছে এইটি কবর পূজা যেটা করছেন আপনারা অসম্ভব অসম্ভব খুব অসম্ভব আজকালকার জামানায় মানুষের ইমান এর নাম তো এই যে সারহে সাদর নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ বলছেন তোমার অন্তরকে উন্মুক্ত করে দিয়েছি যে আদেশ আসবে নিষেধ আসবে আকাশ থেকে পালন করবে এটি হচ্ছে শরীয়তের বিধানের ক্ষেত্রে আদেশ নিষেধের ক্ষেত্রে আর একটি ক্ষেত্রে কি বলছিলাম আল্লাহর ফয়সালার ক্ষেত্রে তকদিরে যা কিছু আছে সুখ দুঃখ সৃষ্টিগত সুখ দুঃখ শোক কষ্ট যে কোনো রকমের বিপদের সম্মুখীন হতে হোক যখনই বিপদ আসবে অন্তর উন্মুক্ত অসুবিধা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন বিপদ আসেনি বলেন কোন বিপদ আসেনি মানসিক যন্ত্রণা মানসিক আঘাত দৈহিক আঘাত এমনকি জীবন থেকে শেষ করে দেওয়ার মতো মানে চক্রান্ত এবং সবকিছু তারা করে ফেলেছে ফয়সালা যে এমন ভাবে মারব যাতে করে আমাদের প্রতিশোধই না নিতে পারে বানু হাশেমেরা তার জন্য তারা পরিকল্পনা তৈরি করেছে কি করেনি তাই ফে গেলেন কিভাবে আহত হলেন ওহদে কিভাবে আহত হলেন নবী করিম কিভাবে লুকায়িত ভাবে সুর পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন আবার ওখান থেকে কিভাবে তিনি মদিনা আসছেন এমন কোন বিপদটি মানুষের জীবনে হয় যেই বিপদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আসেনি সবগুলোকে তিনি সাদরে উন্মুক্ত অন্তর নিয়ে হৃদয় নিয়ে গ্রহণ করেছেন, আলম নশরাহ লাকা সাদরাক, এই হচ্ছে তাফসীর এই আয়াতে আলম নশরাহ লাকা সাদরাক। হে নবী, তোমার বক্ষকে, তোমার হৃদয়কে কি আমি উন্মুক্ত করে দিনি? ওয়াদা আনকা ইজরাক, ওয়াদা ওয়া এবং আর ওয়াদা মানে কোন জিনিসকে রেখে দেওয়া, মাথায় ছিল আপনি মাথা থেকে নামিয়ে রেখে দিলেন, কাঁধে ছিল কাঁধে থেকে নামিয়ে রেখে দিলেন, এক বলে ওদা। ওদা ওদার শাব্দিক অর্থ রেখে দেওয়া, ভাব অর্থ হালকা করে দেওয়া, লাঘব করে দেওয়া, সরিয়ে দেওয়া, সবচেয়ে ভালো সরিয়ে দেওয়া করা হোক, যদিও কেউ কেউ লাঘব করে দেওয়ার অর্থ করেছে। ওদা আনা মানে আমি কি সরিয়ে দিনি, আমি কি লাঘব করে দিনি, আনকা তোমার উপর থেকে, উজরাকা তোমার বোঝা, উজর মানে বোঝা, উজর মানে বোঝা, কিসের বোঝা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বোঝা ছিল যে বোঝাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিয়েছেন বা সরিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হতে? এ বোঝা হচ্ছে গুনাহর বোঝা। এ বোঝার তাফসীর করেছেন তাফসীরকারগণ গুনাহর বোঝা, আর কোন বোঝা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি মানে কারো ভরণ পোষণের বিরাট কোন বোঝা ছিল? আর যে বোঝাকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন এমন কিছু না। এই বোঝার তাফসীর হচ্ছে গুনাহর বোঝা। এজন্য গুনাহকে উজর বলা হয়েছে কোরআনে কারিমে, গুনাহ বা অপরাধকে অন্যায়কে উজর বলা হয়েছে। যেমন একটি আয়াত রয়েছে, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কোন কেউ অপরের গুনাহর বোঝা উঠাবে না, একজন অপরের গুনাহর বোঝা পাপের বোঝা উঠাবে না, কোরআনের কথা। তার মানে কারো যদি বাবা অন্যায় কাজ করে, বাবা শিরিক করলো, ছেলে শিরিক করে না, তো বাবাকে কি আল্লাহ ধরবেন? এই তোমার বাবা কেন শিরিক করলো, ধরবেন? বাবা যদি চোর হয় আর ছেলে সাধু ভালো মানুষ শিরিক করে না, আল্লাহকে ধরবেন? তোমার বাবা কেন চুরি করলো, জবাব দাও। ছেলের ক্ষেত্রে এইরকমই যদি হয়, ছেলের ক্ষেত্রে আমি বাবার উদাহরণটা দিলাম এই জন্য যে সাধারণত বাবাকে ছেলে কন্ট্রোলে করতে পারে না, কিন্তু এর উল্টো যদি হয়, হ্যাঁ ছেলের চোর হয়ে গেছে, চুরি করছে, বাবাকে আল্লাহ ধরবেন না? ধরবেন, ধরবেন। ছেলে 25 বছর বয়স, সে চুরি করছে, বাবাকে আল্লাহ ধরবেন? এখন যে বলেন ধরবেন আবার ধরবেন না, কেমন কথা হলো তাহলে? নাবালক অবস্থায় সঠিক তরবিয়ত দিল, যতদিন পর্যন্ত তার আয়ত্তে রাখা সম্ভব, একটা ছেলেকে 15 বছর 18 বছর পর্যন্ত সাধারণত আয়ত্তে রাখা যেতে পারে, যতক্ষণ পর্যন্ত তার হাড় রক্ত মাংস বেশি মজবুত না হয়েছে, দিনই তরবিয়ত দিল, ইসলামিক তরবিয়ত দিল, ইসলামিক পরিবেশে রাখলো, তাকে সঠিক পথে চালাবার চেষ্টা করলো, তাকে নামাজ ধরালো, তারপরে 18 বছর বয়স হলো, অবাধ্য হয়ে গেল, আমি নামাজ পড়বো না, বাবাকে চ্যালেঞ্জ তখন করতে পারছে। 12 বছর 14 বছরের ছেলে হয়তো 15 বছরও চ্যালেঞ্জ করতে পারবে না, কিন্তু 18-20 বছর বয়স হয়ে গেলে যাও তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়বো না, করার কি আছে, কিছু করতে পারবে? তখন কি আল্লাহ ধরবেন না? ছোট থেকে যদি সে শিখিয়ে থাকে নামাজ, ছোট থেকে যদি সে ভালো আমরা চরিত্র শিখিয়ে থাকে, তার চরিত্র গঠন করে থাকে, তাহলে পরে আল্লাহ ধরবেন না। কিন্তু ছোটতে শিখাইনি, 10 বছরে 12 বছরে 14 বছরে নামাজের কথা শিখাইতে হতে শেখাইনি, একেবারে যখন 18 বছর 20 বছর হয়ে গেছে, বিবাহ দিতে যাচ্ছে 20 বছর বয়সে, বাবা এতদিন তো নামাজ পড়লাম, এখন বিবাহ দিলাম, নামাজটা পড়ো, সে না পড়বো না, আল্লাহ ধরবে না? ধরবে না, ধরবে, তোমার দায়িত্ব পালন করেনি যে 10 বছর বয়স থেকে যে নামাজ পড়াইতে হয়তো নামাজ পড়ানি, এখন 20 বছরের ছেলেকে বিবাহ হয়েছে নামাজ পড়তে বলছো, তোমার কথা মানে? বেশি চাপ দিল শ্বশুর বাড়ি চলে যাবে, থাকবো না তোমার বাড়ি, ঠিক না? হচ্ছে সমাজে এরকম, থাকবো না, কি হবে? শ্বশুর যদি একটু বিশেষ পয়সা ওলা হয় আর যদি একটু ভালো টোপ দিয়ে দেয়, অসুবিধা নাই, তোমাকে একটা ব্যবসা করে দিচ্ছি, থাকো ওখানে, তাহলে আর দেখে নেন। হ্যাঁ, তাহলে জবাবদাহী ছেলের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে করতে হবে। আর যখন আপনি নিজের দায়িত্ব কেন করতে হবে, যে দায়িত্ব পালনে আপনার ত্রুটি রয়েছে এজন্য, কিন্তু দায়িত্ব যদি নিজের পালন করে থাকেন তাহলে আর জবাবদাহী করতে হবে না। তো আজকাল আমাদের দেশে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে ওর গোটা বংশের লোককে আসামি করে দেয়, খুন করেছে ছেলে, ওর বাবাও আসামি, আমাকে ওর মাও আসামি, ওর বোনগুলো আসামি, ওর স্ত্রীও আসামি, সব আসামি, আর সবাইকে নিয়ে গিয়ে ওই জেলখানায় ঢুকিয়ে দিল। কেসের আসামি খুন করেছে একজন আর আসামি হয়েছে 50 জন। খুনের সাথে জড়িত থাকা ঠিক আছে অবশ্যই, কিন্তু খুনের সাথে জড়িত না, জড়িত কতটুকু যে ওর স্ত্রী অথবা ওর বোন বা ওর ভাই ওর বাবা, জায়েজ? জায়েজ নয়। যেমন আল্লাহ ধরবেন না, তেমন কোন সরকার, কোন রাষ্ট্রনেতা, কোন জজেরও জন্য জায়েজ নাই যে ওয়ালা কাজের ওয়াজের এত ইজরা ওখরা, কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না। ছেলে চুরি করেছে, তাকে নিজের হাত কেটে না, আমার কি করার আছে? ছেলে সাবালক হয়েছে, আমার কন্ট্রোলে নাই, আমার বাবা খুন করেছে, যাও আমার বাবাকে নিয়ে যাও, আমাকে কেন ধরবে তুমি? আমাকে কেন কেসে দিবে, আসামি বানা দিতে জায়েজ নাই। এগুলো হল অন ইসলামিক সমাজ, অন ইসলামিক বিচার এবং জাহেলি আইন কানুন। বাবা গা না আনকা ইজরাক, আল্লাহ বলছেন তোমার বোঝাকে কি আমি লাঘব করে দিনি বা তোমার বোঝাকে কি আমি সরিয়ে দিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোঝাকে আল্লাহ সরিয়ে দিয়েছেন। কেমন বোঝা, সেই বোঝা সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা, আল্লাযী মানে যেই, আনকাযা, আনকাযা মানে ভেঙে দেওয়া, ভেঙে দেওয়া, আনকাযা মানে ভেঙে দেওয়া, আর যাহর মানে পিঠ, পৃষ্ঠ দেশে মাজা, মাজা বা পিঠকে বলে যাহর, যাহরাকা মানে তোমার পিঠ, যেই বোঝা তোমার মাজা ভেঙে দিচ্ছিল, যেই বোঝা যদি থাকত তাহলে তোমার মাজা ভেঙে দিত, যে বোঝা তোমার পক্ষে বরদাস্ত করা সম্ভব ছিল না, ওঠানো সম্ভব ছিল না, সেই বোঝা কি গোনার বোঝা। প্রত্যেক মানুষের গোনা যদি আল্লাহ মাফ না করেন তো গোনার বোঝা এমন একটি বোঝা যেই বোঝা বরদাস্ত করা অসম্ভব, এবং যেই বোঝার যে পানিশমেন্ট যদি আল্লাহ দেন যথাযোগ্য পানিশমেন্ট আর মাফ না করেন, আল্লাহর রহমত না হয়, তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য পিয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন যে লা ইয়াদখুলু আহাদুম মিনকুমুল জান্নাতা বিআমালিহি, তোমাদের কোন মানুষই তার আমল দ্বারা কর্ম দ্বারা জান্নাতে যাওয়ার হকদার হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা আনা, আমিও, আমিও, ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা, তবে আল্লাহ আমাকে রহমত দিয়ে যদি ঢেকে নেন, আমার উপর যদি রহমত করেন, তাহলে প্রত্যেকে আল্লাহর রহমতের মুখাপেক্ষী, আল্লাহর দয়ার মুখাপেক্ষী। কারণ মানুষ অহরহ ভুল হতে আছে, সে নিজের আত্ম অহংকারে থাকবে যে আমি এত ভালো মানুষ, এত নেকির কাজ করি, আমার নেকি যথেষ্ট। এরকম অনেকে ভালো মানুষরা ঠাট্টার ছলে বা রসিকতার ছলে বলে আরে যথেষ্ট কাজ করছি, আর কত নফল করব, যথেষ্টই করছি, খবর দেন না, চরম অন্যায় কথা এটি। একটি নিয়ামতের হকাদি করতে পারবে, একটি নিয়ামত চোখের নিয়ামত, শুধু চোখের নিয়ামতের হকাদি করতে পারবেন আপনি। এই যে ব্রেন আল্লাহ রাব্বুল আলম দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ, জ্ঞান দিয়েছেন, এর হকাদি করতে পারবেন? দেখেন তো একটা পাগলকে পায়খানা খাচ্ছে আপনার সামনে, পায়খানা থেকে পায়খানা ওঠাচ্ছে আর খাচ্ছে কুকুরের মতো, শুকুরের মতো, শুধু এই যে ইয়ে নেই, সেই জন্য মস্তিষ্ক হারা মানুষ, বিবেক বুদ্ধি নেই যার কারণে, চোখ নেই, পৃথিবী কালো না সাদা নাকি কিছু দেখছে না সে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত না হলে কোনো মানুষ মুক্তি পাবে না। তবে রহমত কার উপর হবে? যার ইমান এবং সতামল আছে, যার ইমান এবং সতামল আছে তার উপরই রহমত হবে। এমন কথা নাই যে আল্লাহর রহমতেই যখন মুক্তি পাবো তো বিনা আমলেই আমি বিনামাজ না পড়ে, রোজা না করে, আমি ফরজ ওয়াজিব না আদায় করে, হালাল হারাম চিন্তা না করে আমি রহমত পাব না। রহমতের ভাগিদার আপনি নন, রহমতের হকদার আপনি নন। তো মানুষের গোনার বোঝা এমন এক ভারী বোঝা যে উম্মতকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন, হে নবী, তুমি নবী, তুমি রাসূল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারও যে গোনার বোঝা, এ যদি আমি সরিয়ে না দিতাম তাহলে এই গোনার বোঝা তোমার মাজা ভেঙে দিত, তোমার ওঠানো মুশকিল ছিল, অসম্ভব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোনার বোঝাকে সরিয়ে দিয়েছেন। কিভাবে সরিয়ে দিয়েছেন? তার আগের পরের গোনা খাতা মাফ করে দিয়েছেন। এ কথা ঘোষণা করা হয়েছে কোন আয়াতে বলতে পারেন কেউ? এই বিষয়কে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন নবীকে সম্বোধন করে যে হে নবী, তোমার আগের পরের গোনা মাফ। সূরাতুল ফাতহা প্রথম এবং দ্বিতীয় আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নিয়মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, সুস্পষ্ট বিজয় দান করেছি, মক্কা বিজয়। বাকিকে বলেছেন এই বিজয় হচ্ছে, দুই জায়গায় বিজয়ের কথা বলা হয়েছে, সূরা জানাসুল্লাহ তো বলা হয়েছে আল ফাতহ, ওটা হচ্ছে মক্কা বিজয়, আর এটি হচ্ছে সুহরাইবের সন্ধির কথা বলা হয়েছে। তো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আল্লাহ মাফ করে দিতে চান, মার্জনা করে দিতে চান তোমার আগের গুনাহ এবং পরের গুনাহ, মা তাআখার পরের গুনাহ, এবং তোমার উপর নিয়ামতকে পরিপূর্ণ করতে চান, ইতিম মানে মাথা আলিক ওয়া ইহদিয়া কাসিরাত মুস্তাকিম, এবং সহজ সরল পথের তোমাকে চালাতে চান। তো এই আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দীর্ঘক্ষণ ধরে রাতের তাহাজ্জুদ পড়তেন আর পাগুলি ফুলে যেত, তখন সাহাবি বললেন, কোন এক সাহাবি, যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কষ্ট করেন, এত নিজের নিজেকে কষ্ট দিয়ে এইভাবে কষ্ট করে কেন তাহাজ্জুদ পড়েন? পড়লেন, এক ঘন্টা দেড় ঘন্টা হইল, কিন্তু অর্ধেক রাত পর্যন্ত, সূরা মুজাম্মিলে রয়েছে অর্ধেক রাত, এক তৃতীয় অংশ অথবা দুই তৃতীয়র কাছাকাছি, তিন রকমের কথা, নিঃসহ অর্ধেক অথবা চাইতে কিছু কম অথবা অর্ধেক চাইতে বেশি, মানে অর্ধেক চাইতে বেশি মানে দুই তৃতীয় অংশ আর অর্ধেক চাইতে কিছু কম মানে এক তৃতীয় অংশ রাতের। তাহলে চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দীর্ঘক্ষণ ধরে চার ঘন্টা পাঁচ ঘন্টা অর্ধরাত্রি পর্যন্ত বা তারও বেশি দুই তৃতীয় অংশের কাছাকাছি যে তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবি যখন বললেন, তখন তিনি বললেন যে হ্যাঁ, সাহাবিরা বললেন ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যানবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের গুনাহ মাফ, আর তারপরে আপনি এত কষ্ট করে কেন তাহাজ্জুদ পড়েন, নফল ইবাদত করেন, যথেষ্ট আপনার জন্য ফরায়েজ গুলো ওয়াজিবাত গুলো যথেষ্ট আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা আকুন আব্দান শাকুরা, আল্লাহ যখন আমার আগের পরের গুনাহ মাফ করে দিলেন, তখন কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবো না, শুক্রিয়া জ্ঞাপন করবো না, যে আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। আর তাহলে শুক্রিয়া বোঝা যাচ্ছে শুধু মুখে কথা উচ্চারণ করে নয়, শুক্রিয়া এই তাহাজ্জুদের মাধ্যমে, আর শুক্রিয়া শুধু ফরজ পড়িয়ে নাই, শুক্রিয়া শুধু খেলেন বিসমিল্লাহ বলে শুরু করলেন আর খাওয়া তো আলহামদুলিল্লাহ একবারে একবারে বড় একটা উচ্চস্বরে ঢেকুর নিলেন আর ঢেকুর সাথে বলে আলহামদুলিল্লাহ, এই শুক্রিয়া, এই শুক্রিয়া তো অনেকেই করে, এই শুক্রিয়া নেই। তো নবী করিম সাল্লামের বোঝাকে আল্লাহ সরিয়ে দিয়েছেন, মানে আগের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ আম্বিয়া এবং রাসূলদের পক্ষে ভুল হয়ে যাওয়া সম্ভব। নবী সাল্লাম বা আম্বিয়া এবং রাসূলগণ মাসুম, মাসুমের অর্থ কি, মাসুম মানে এনে যে তাদের গুনাহই হবে না বা ভুল হবে না, ছোটখাটো ভুল হয়ে যেতে পারে, তবে চরম ধরনের কোনো ভুল হবে না, এবং যদি কোনো ভুল হয় তো ভুলের উপর তারা বহাল থাকেন না, তাদেরকে সতর্ক সাথে সাথে সতর্ক করে দেওয়া হয়, কোনো ভুল হয়ে গেলেও সাথে সাথে সতর্ক করে দেওয়া হয়। এটা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনী যদি ভালো করে পড়েন দেখবেন, অনেক সময় এরকম হয়েছে যে একটা জিনিসের ভুল হয়ে গেল, আল্লাহ সাথে সাথে কোরআন নাজিল করে দেন, বহি নাজিল হয়ে গেল, সতর্ক করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চিন্তা করেন, একজন অন্ধ মানুষ দিন শেখার জন্য সামনে এসে প্রশ্ন করছে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঘটনা জানেন না, জানেন না, জিজ্ঞেস করছে একটা অন্ধ মানুষ, আর বড় বড় নেতারা ওয়ালিদ আবু জাহাল বড় বড় যে নেতা মক্কার, এই নেতারা নেতাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন এবং আশা করছিলেন যে এই নেতারা যদি ইসলামটাকে বুঝে যায় আর এরা যদি ইসলাম গ্রহণ করে, একজন নেতা যদি মুসলমান হয় তার সাথে হাজার হাজার লোক তার গোত্রের গোটা গোত্র মুসলমান হয়ে যাবে, গোটা বংশ মুসলমান হয়ে যাবে, তাহলে এদেরকে চেষ্টা করি একটু ইসলামের দিকে টানা। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাকতুমের প্রশ্নের দিকে ভ্রুকুটি করছেন না, তিনি ওদের সাথে কথা বলতে রয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম মুসলমান হয়ে গেছে, তাকে মাসলা জানতে হবে, জানতে চাইছেন জিনিস, মুসলিম তিনি, আন্তরিকতার সাথে জানার জন্য এসছেন, আর যাদের জন্য নবী সাল্লাম চেষ্টা করছেন আল্লাহ জানেন যে তারা হৃদায়ত হবে না, তারা আগ্রহী নয়, নবী সাল্লাম কে যে দায়িত্ব যাচ্ছে দায়িত্ব পালন তিনি করছেন, অবশ্যই করতে হবে, কিন্তু উপেক্ষা করে যে এই অন্ধকে, আল্লাহকে পছন্দ লাগলো না, আল্লাহকে পছন্দ লাগলো না, আল্লাহ মনে করলেন যে এটি ভুল হলো আমার নবী, কি করলেন আল্লাহ, কি করলেন, ওই পাঠালেন কোন সুরা, সুরে আবাসা নাজিল হয়ে গেল, সুরে আবাসার তাফসীর বড় আবাসা ওয়াতাওয়াল্লা আন জাআহুল আমা, আমা মানে অন্ধ, অন্ধ এসেছে, অন্ধ এসে উপদেশ নিতে চায়, অমায়ুদ্রিকা লাআল্লাহু ইয়াযাক্কার আও ইয়াখশা, তুমি জানো কি যে অন্ধকে হয়তো উপদেশ নেবে, অন্ধ আল্লাহকে ভয় করে, ও আম্মা মান জাআকা ইয়াসআ, দৌড়ে এসেছে জানার জন্য, আও ইয়াখশা ফান্তানু তালাহ, তা থেকে তুমি উপেক্ষা করছো, গাফিল হচ্ছ, তার কথা শুনছো না। আল্লাহ রাব্বুল আলামিন হালকাভাবে সতর্ক করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার জন্য এটি সমীচীন নয়, উচিত নয় এই কাজ করছো তুমি, বুঝতে পারছেন না। তো আম্বিয়া এবং রাসূলদের হযরত আদম আলাইহিস সালামের ভুল হয়েছে না হয়নি, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু হাযিহিস শাজারা, এই যাবে না এই গাছের কাছে, চলে গেলেন, খেয়ে ফেললেন, তিনি ভুলে গেলেন, আল্লাহ বলছেন ভুলে গেছেন তাই কাজ করেছেন, হ্যাঁ জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো কিন্তু তওবা করলেন, তাহলে ভুলের উপরে ভাল থাকলেন না। আর আমি আপনি তফাত হচ্ছে আম্বিয়া এবং রাসূলদের মাঝে অন্য মানুষদের, এমনকি সাহাবায়ে কেরাম, এমনকি তাবেইন তাবা তাবেইন, এমনকি আইম্মায়ে কেরাম, ওলামা মুহাদ্দিসিন আলেম জাহেল সাধারণ সবার মাঝে এবং আম্বিয়া এবং রসুলদের মাঝে তফাত হচ্ছে যে কোন নবী রসুল ছোট্ট ভুল করলো তার উপর তাকে বহাল রাখা হয়নি, সাথে সাথে সতর্ক করে দেওয়া হয়েছে ঠিক, কিন্তু আমাকে আপনাকে আজীবন ধরে যতই ভালো কাজ করি যতই আল্লাহর নেক বান্দা মনে হচ্ছে দেখে, কিন্তু হতে পারে আজীবন ধরে একটা ভুলের উপরে থেকে গেলেন, অনেককে আল্লাহর ওলি মনে করে আমাদের দেশে তাদের কবরগুলোকে পাকা করা হয়েছে, হয়তো শিরিকের উপরে মরে গেছে, বিদাতের উপরে মরে গেছে, কমের পক্ষে যে পীরতন্ত্র এই বিদাতের উপরে মরে গেছে, এই তাসাউফের উপরে আজীবন ধরে আল্লাহ সতর্ক করেননি তাদের জন্য ওহী নাযিল করেন, এই সাবধান তুমি তো খুব আল্লাহর ওলি, তুমি তো খুব ভালো মানুষ, এবাদত বন্দেগি তো খুব ভালো, কিন্তু এই ভ্রান্ত পথে এই যে পীরতন্ত্র তাসাউফ সাবধান করেননি সতর্ক, ওই ভুলের উপরেই থেকে গেছে আজীবন ধরে অন্য মানুষের মাঝে এবং আম্বিয়া এবং রাসূলদের মাঝে যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছিলেন, সিলেকশন করেছিলেন রেসালাত এবং নবুয়তের জন্য, এই তফাত। কিন্তু মাসুম মানে আম্বিয়ারা মাসুম এর অর্থ কোন সময় এটা বুঝবেন না, এবং এই কথাটি অনেক বলে এবং ভাবে যে ভুল হতেই পারে না, বাস্তব হয়েছে, বাস্তবকে কি করে অস্বীকার করবেন, ইউনুস আলাইহিসসালাম ভুল না করলে এমনি মাছের পেটে চলে গেলেন, আবার মাছের পেট থেকেই দোয়া করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জালেম কি হয় ভুল না করে জালেম হয়, ইন্নি কুনতু মিনাজ জালিমিন নবি, কিন্তু ভুলের উপর আল্লাহ রেখেছেন, সাথে সাথে আল্লাহ একটু দিয়ে দিলেন শাস্তিও এবং সতর্ক করে দিলেন, সংশোধন হয়ে গেল, দোয়া করলেন আল্লাহ মাফ করে দিলেন, থাকলো না, কিন্তু আমার আপনার গুনাহ থেকেও যেতে পারে মরণ পর্যন্ত, ভালো কাজ করে গেছে তার সাথে গুনাহ থেকেও যেতে পারে। ওয়া রাফানা লাকা যিকরা, তৃতীয় বৈশিষ্ট্য অনুগ্রহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বা তার বৈশিষ্ট্য, ওয়া রাফানা লাকা যিকরা এবং সুউচ্চ করেছি, রাফা মানে উঁচা করা, রাফা, ওয়া রাফানা লাকা তোমার জন্য উঁচু করেছি, যিকরাকা তোমার খ্যাতিকে, যিকর যিকর মানে স্মরণ হয়, যিকর মানে খ্যাতি হয়, তোমার খ্যাতিকে সুউচ্চ করেছি বা তোমার নামকে সুউচ্চ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতিকে বা নামকে সুউচ্চ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, উচ্চ মর্যাদা দান করেছেন, কিভাবে কিভাবে বলেন, কে বলতে পারেন, হ্যাঁ কোন দিক দিয়ে, ওহি অনেক অনুগ্রহ দিয়ে, ঠিক আছে ওগুলো তো অনুগ্রহ হলো, নবুয়ত তো আল্লাহর একটা অনুগ্রহ, রেসালাত আল্লাহর অনুগ্রহ, কোরআন নাজিল করলেন আল্লাহ ওহি আসছে তার কাছে ইত্যাদি, কিন্তু তার নামকে উঁচু করেছেন, কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ নিতেই থাকবে, কোন কোন ক্ষেত্রে, হ্যাঁ দুরুদ পড়ি, দুরুদ পড়ি ঠিক আছে, নামাজ হবে না দুরুদ ছাড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, একটি ক্ষেত্র বললেন, আর একটি ক্ষেত্র আল্লাহর নামের সাথে আল্লাহর শাহাদাতের সাথে নবীর রেসালাতেরও শাহাদাত, তাশাহুদে আত্তাহিয়াতুত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া রাফা'না লাকা যিকরাক, তাহলে দেখেন দুরুদে এবং তাশাহুদে, আরো আজানে, আজানের কথা কি করে ভুলে গেলেন, একজন আরবি কবি সুন্দর কবিতা লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সম্পর্কে, ইয়া শাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু, তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মানিত করেছেন যে যে আরশের অধিপতি যিনি আল্লাহ তার নাম হচ্ছে মাহমুদ মানে প্রশংসিত আল্লাহ, হাজা মুহাম্মাদ এবং নবী হচ্ছেন মুহাম্মদ, মুহাম্মদ পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করছে অনেকে, মুহাম্মদ আল্লাহ হচ্ছেন মাহমুদ হামিদ যা প্রশংসিত, সারা বিশ্বের মানুষ মখলুক তার প্রশংসা করে, তারপরে আজানের সময় আল্লাহর নামের সাথে নবীরও নাম উচ্চারণ করা হয়, إذ قال المؤذن أشهد যখন মুয়াজ্জিন বলে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله তারপরে أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله প্রত্যেক মসজিদে মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করছে মিনারের উপর থেকে, এই ধ্বনি মানুষের কানে কানে পৌঁছেছে, তো ওয়ারাফানা লাকা যিকরাকার অন্তর্ভুক্ত এগুলি। আর একটি ক্ষেত্র হচ্ছে, সেটি হচ্ছে ব্যাপক, সেটি হচ্ছে প্রতিটি এবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতিকে আল্লাহ সুউচ্চ করেছেন, প্রতিটি এবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো না করলে সে এবাদত গ্রহণযোগ্য নয়, যেহেতু যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য মৌলিক দুটো শর্ত, মৌলিক দুইটি শর্ত, প্রথম শর্ত হচ্ছে ইখলাস মানে নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর জন্য সেই কাজ করা, নামাজ পড়বেন আল্লাহর জন্য, দোয়া করবেন আল্লাহর কাছে, নজর মান্নত মানবেন আল্লাহর জন্য, জবাই করবেন আল্লাহর নামে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করবেন একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানো নাই, কারো ভয়েও নাই, কাউকে সন্তুষ্ট করার জন্য নয় বা আল্লাহ ছাড়া অন্যের জন্য নয়, ইখলাস। তাহলে এই প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ভিত্তিক কাজ। এবাদত একমাত্র আল্লাহর হইতে হবে, তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতে হবে। দুইটি শর্ত এইভাবে সোজাভাবে বোঝেন, সোজা ভাষায় মনে রাখেন এই দুইটি শর্ত, যে এবাদত একমাত্র আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর তরিকা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটি হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকা দিয়ে যতই ভালো কাজ করা হোক না কেন, সেসব তরিকা যদি আল্লাহ নাজিল করে থেকে থাকেন, যেমন ঈসা আলাইহিস সালামের তরিকা, মূসা আলাইহিস সালামের তরিকা, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, নূহ আলাইহিস সালামের তরিকা, তাহলে সেই তরিকাগুলিকে আল্লাহ রহিত করে দিয়েছেন, ক্যান্সেল ঘোষণা করে দেওয়া হয়েছে। আর না হলে মানব রচিত তরিকা, হ্যাঁ মানব রচিত মতবাদ, কমিউনিজম, মার্কসিজম, আপনার মাও সেতুংয়ের ইজম, আর গান্ধীজম, আর অমুকিজম, তমুকিজম, ধর্মের নাম দিয়ে যেগুলো রচনা করেছে, চিস্তিয়া, কাদরিয়া, সাহারদিয়া, মুজাদ্দিদিয়া, অমুক আর তমুক, সবগুলি হচ্ছে বাতিল, ঠিক না? হিন্দুইজম, বৌদ্ধইজম, জৈনইজম, শিখ ইজম, সব বাতিল। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন পথ অবলম্বন করলে আল্লাহ সৃষ্টিকর্তা সেই মানুষ থেকে গ্রহণ কোনকালেই করবেন না, ফালাই ইউকবালা মিনহু, কখনো আল্লাহ কবুল করবেন না। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সর্বদাই সামনে রাখতে হবে। নামাজ করবেন, শেখানো নামাজ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায়, হজ করছেন উমরায় গেলেন, উমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হলো, রোজা রাখেন, রোজা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হলো, এই যে বারো রবিউল আউয়ালে কিছু অনুষ্ঠান করলাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, হ্যাঁ যে শাবান মাসের হালুয়া পুরি খাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, এই পীরের মাজারে গিয়ে আমরা যে কিছু পেশ করছি নজর ও নিয়াজ, বা আমরা এই ওরসের মেলা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ওরসের মেলা কি খোলাফায়ে রাশেদিনরা সাহাবায়ে কিরাম করেছিলেন, এটি কি নবীর আদর্শ? স্মরণে যদি থাকে যে হ্যাঁ নবীর আদর্শ, এবং জেনে শুনে নবীর আদর্শ জেনে যদি করে ভালো কথা, আর সত্যিকার যদি নবীর আদর্শ হয় তাহলে কবুল হবে, আর নবীর আদর্শ না হয়ে যদি আর কারো আদর্শ হয় তাহলে আল্লাহ কবুল করবেন না। ওয়া রাফানা লাকা যিকরাকের তৃতীয় ব্যাখ্যা, একটা বলল আজানের ক্ষেত্রে, আর একটি নামাজের মধ্যে তাশাহুদ এবং দুরুদের ক্ষেত্রে, আর তৃতীয় হচ্ছে যে কোনো এবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর অনুসরণ ছাড়া এবাদত কবুল হবে না। সেজন্য প্রতিটি এবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নত আদর্শকে আপনাকে স্মরণ রাখতে হবে। ফাইন্না মাল উসরা ইউসরা, নিশ্চয়ই কঠোরতার সাথে কি রয়েছে, সরলতা রয়েছে, সরলতা রয়েছে। কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরে পরে সাথে মানে পরে, যদি কোনো বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, কষ্ট যদি হয়, যদি আপনার আর্থিক সংকট হয়, যদি আপনার অসুস্থতা হয়, তাহলে আল্লাহ তার পরে পরে আপনার জন্য স্বস্তির মুহূর্ত নিয়ে আসবেন, আল্লাহ আপনাকে সুস্থ করবেন, সচ্ছলতা দান করবেন, বিপদ মুক্ত করবেন। ফাইন্না মাল উসরে ইউসরা, এই কথাটি আল্লাহ দুইবার করে বলেছেন। এজন্য হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আল্লাহ দুইবার সরলতার কথা বা স্বস্তির কথা বলেছেন, তাহলে দুই স্বস্তি বা দুই সরলতা, দুই সচ্ছলতা কে এক কঠিন পরাজিত করতে পারবে না। একটি কঠিনের কথা আল্লাহ বললেন, যে কঠিন অবস্থার সম্মুখীন হলে আল্লাহ স্বস্তি নিয়ে আসবেন, তাহলে দুইবার নাকেরা নিয়ে এসে ইউসরান ইউসরান বলা হয়েছে, তাহলে ডবল করে আল্লাহ সরলতার কথা বলেছেন বা স্বস্তির কথা বলেছেন, সচ্ছলতার কথা বলেছেন। তো একজন মানুষ যদি সত্যি আল্লাহকে ডাকে, তাহলে কোনদিনই সে বিপদে সবসময় থাকবে না, আল্লাহ বিপদ মুক্ত করবেন, সবসময় সংকটে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সংকটকে অবশ্যই দূর করবেন, যেহেতু দুইবার করে ইউসরান ইউসরান বলা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, এখানে সান্ত্বনা দেওয়া হয়েছে। আমি প্রথমে বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে না হয়নি, হে নবী তোমার কাঁধে উটের ভুঁড়ি চাপাচ্ছে, হে নবী তোমার কথা কেউ শুনছে না, হে নবী তোমাকে মারার জন্য চক্রান্ত করছে, হে নবী তোমাকে তাইবাসীরা এইরকম তোমার সাথে দুর্ব্যবহার করলো, হে নবী তোমার সাথে ওহদে এইরকম করলো। ফাইন্না মাল উসরে ইসরা, ইন্না মাল ইসরে ইসরা, এই কঠিনের পরে স্বস্তির সময় আসছে। মক্কা বিজয় হয়ে গেল কবছরের মধ্যে, ওহদের যুদ্ধ কখন হয়েছিল, তৃতীয় হিজরিতে, তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধ হল, আর অষ্টম হিজরিতে গিয়ে মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় পাঁচ তিন আট, পাঁচ বছর মাত্র, পাঁচ বছর মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। এভাবে প্রত্যেক মানুষকে সান্ত্বনা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান প্রত্যেক মুমিনকে ফাইন্নামা আল উসরি ইউসরা, যে কোনো মানুষের পক্ষ থেকে হোক বা আল্লাহর পক্ষ থেকে কোনো বালা মুসিবতের সম্মুখীন হন, কোন রোগের সম্মুখীন হন, রোগ আক্রান্ত হন বা অন্য কিছু হোক, অ্যাক্সিডেন্ট হোক ইত্যাদি ইত্যাদি, ইন্নামা আল উসরি ইউসরা। ফাইজা ফারাগতা ফানসাফ, হে নবী, সুতরাং যখন তুমি অবসর হবে, ফারাগতা মানে ফারেগ হবে, অবসর, যখন তুমি অবসর হবে, ফানসাফ তখন পরিশ্রম করো, যখন অবসর হবে পরিশ্রম করো। এই আয়াতের তাফসির কি? আয়াতের তাফসির হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কর্মক্ষেত্রে সৃষ্টি করে, এটি হচ্ছে কর্মক্ষেত্র, সে দুনিয়ার কর্ম হোক আর পরলৌকিক ক্ষেত্র দিনের কর্ম হোক, দিন আর দুনিয়া, দিনের কাজ মানে আল্লাহর বিধিবিধান পালনের কাজ, আর একটা হচ্ছে দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ আপনি রুজি রোজগার করবেন সেই ক্ষেত্রে হোক, সেই ক্ষেত্রে একদিন কাজ করে নিলেন আর বসে থাকবেন চলবে? প্রতিদিন কাজ করতে হবে, নিয়মিত আপনাকে কাজ করে যেতে হবে, বিরক্ত হলে হবে না যে প্রতিদিন একই রকমের কাজ, এই গাড়ি চালাও, এই গাড়ি চালাও, না করবো না, পনেরো দিন করবো, পনেরো দিন করবো না, চলবে না, কাজ করে যেতে হবে, একই রকমের ডিউটি যে করেই যাচ্ছে দশ বছর বিশ বছর ধরে একই ডিউটি, বিরক্ত হয়ে গেলাম আর করবো না, চলবে? যতদিন বেঁচে আছেন কাজ করে যেতে হবে। তাহলে দুনিয়ার ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য, এই তাফসিরটি দুনিয়ার ক্ষেত্রেও হতে পারে এবং দুনিয়া এবং আখেরাতের কাজের ক্ষেত্রেও হতে পারে, দুই রকম তাফসির করা হয়েছে। একটি হচ্ছে যে তুমি একটা কাজ করে বসে থাকিও না, একটি কাজ করলে আবার আরেকটি ভালো কাজ রয়েছে এর মাধ্যমে কিছু হইতে পারে, কাজ করো। একজন চাষি চাষের কাজ করছে, সকালবেলা চাষবাসের কাজ করলো, বিকালবেলা চাষবাসের কাজ নেই, সে বাজারে চলে যাবে, রোজি রোজগার করুক, ফায়দা ফারাক তখন সব, একটি কাজ থেকে অবসর হলে আরেকটি কাজের জন্য পরিশ্রম করো। এমনকি বিশ্রাম, বিশ্রাম মানুষ কেন করে? এই জন্য যে বিশ্রামের পরে কাজ একটু ভালো করে করতে পারবো, সেই জন্য সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে পড়েছেন, রাত্রে যে ঘুমালেন এটিও আপনার পরিশ্রম, এটিও আপনার কাজ, এই কাজের মাধ্যমে, এই ঘুমের মাধ্যমে আপনি একটু বিশ্রাম করে তারপরে কাজের যোগ্য হবেন, যে না মানে সুন্দরভাবে কাজ করতে পারবো আবার কি কর্মক্ষেত্রে। তো ফায়জা ফারাজতা ফানসাফ দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আর কেউ কেউ তফসির করেছেন না, এ হচ্ছে দিন এবং দুনিয়া দুই ক্ষেত্রে, ফায়জা ফারাজতা যখন অবসর হবে, ফরজ কাজ, অজেব কাজ, যা দিনের কাজ আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ আদেশ করেছেন, রাসূলের আদেশ রয়েছে, তা থেকে অবসর হয়ে গেলে, ফারেগ হয়ে গেলে ফানসাফ তখন পরিশ্রম করো, অর্থাৎ যখন নামাজ হয়ে গেল, জোহরের নামাজের সময় হয়েছে, জুমার নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে নিলে ফানসাফ যখন পরিশ্রম করো, যাও ব্যবসা বাণিজ্য থাকলে করো, চাষবাস থাকলে করো, যে যার কর্ম তা করো, যার যে রকমের কাজকর্ম আছে দুনিয়ার কাজ রুজি রোজগার করো, ওই রকমই যখন আসরে আজান হবে আবার আসর নামাজ পড়ে নাও, নামাজ পড়ার পরে আবার ফানসাফ পরিশ্রম করো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জুমা সম্পর্কে সূরায়ে জুমাতে বলেছেন, ফাইজা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যাবে, জুমার নামাজ শেষ হয়ে গেল, তখন জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে কি সন্ধান করো? উপজীবিকা, রিজিক সন্ধান করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে ফজল কর্ম রুজি রয়েছে পৃথিবীতে, রিজিক রয়েছে তা সন্ধান করো। আর সেখানে কেউ আল্লাহকে ভুলে যাবে না, এমন নয় যে মসজিদ থেকে বেরিয়ে গেছি, জমা পড়া হয়ে গেছে, খালাস, এখন হালাল হারামের কি আছে, আবার এখন এখন সিডি বিক্রি করবো, সিকোতে ব্লু ফিল্ম আর ইনকাম করবো, রাতারাতি বড় লোক হবো, কতদিন এইরকম করে 350-400 টাকা বেতনে ওই লাখ দেড় লাখ টাকা উঠাবো, শুরু করে দিলাম না, হজ করুন না কাজীরা, ওখানে গিয়েও ব্যবসা বাণিজ্যও গিয়েও কর্মক্ষেত্রেও গিয়েও আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখবে, বলবে না, হালাল হারাম ভুলে যাবে না, হজ করুল্লাহ কাজীরা বেশি বেশি স্মরণ করবে, ওখানেও আল্লাহকে স্মরণ করবে। তো ফায়দা ফারাগতা ফানসাফ, যখন অবসর হবে মানে ফরজ কাজ বা দিনের কাজ হয়ে গেল, তখন ফানসাফ পরিশ্রম কর, দুনিয়ার কাজে লেগে যাও। ওয়া ইলা রব্বিকা ফারগাব, এবং তোমার পালনকর্তার দিকে মনোনিবেশ কর, ইরগাব মানে ধাবিত হওয়া, রাগিবা মানে ধাবিত হওয়া। ফায়দা ফারাগতা ফানসাফ, ওয়া ইলা রব্বিকা, তোমার পালনকর্তার দিকে মনোনিবেশ করো বা ধাবিত হও, আল্লাহর দিকে যে ধাবিত থাকবে নিঃসন্দেহে তার দ্বারা পাপ হবে না প্রথম কথা, আর যদি গোনাকাতা হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে যেহেতু আল্লাহর দিকে সে ধাবিত, আল্লাহর দিকে মনোনিবেশ করে রয়েছে, সুতরাং সে তওবা করবে, আর তওবা হচ্ছে উত্তম মানে সমাধানের উপায়। মানুষের জন্য আল্লাহ রাব্বুল কত সুন্দর পথ দিয়েছেন, ভুল হতে পারে, ভুল হয়ে গিয়ে গাড়ি ভুল পথে চলে গেছে, গাড়ি যদি ফিরিয়ে নিয়ে আসার জন্য ইউ টার্ন করে আসার না থাকে তাহলে কোথায় চলে যাবেন? যদি এই রাস্তাগুলো হাইওয়ে রাস্তা, রিয়াজের রাস্তা, যেতে যেতে হাইওয়ে চড়ে গেলেন আর মধ্যখানে কোনো ইউটার্নের ব্যবস্থা যদি না থাকতো তাহলে কি আর ফিরে আসতে পারতেন? যেতে হবে আলহাসা আর ধরেছেন রিয়াজ রোড। এরকম হয় অনেক সময়, হয় অনেক লোকের হয়, তো তারপর আর গাড়ি ফেরাতে পারছেন না, যতক্ষণ রিয়াজ না পৌঁছবেন আর গাড়ি ফেরার কোনো উপায় নেই, আর রিয়াজ পৌঁছে গেলে তো মরে গেলেন গন্তব্যস্থান, আর ফিরতে পারবেন রিয়াজ থেকে? আলহাসা থেকে গেল, যেতে পারলেন না, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন ইউটার্ন রেখেছেন, ইউটার্ন হচ্ছে তওবা, যখনই ভুল করো তো সাথে সাথে ইউ টার্ন করো, তাড়াতাড়ি ফিরে আসো। তওবা মানে ফিরে আসা, তওবার শাব্দিক অর্থই হচ্ছে রুজু করা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কত সুন্দর ব্যবস্থা ইসলামে রয়েছে যে কোনো ভুল হয়ে যাক, এমনকি শিরক, শিরক হয়ে যাক, কবরের সেজদা হয়ে গেছে, কুফুরি হয়ে গেছে, তওবা করো। আল্লাহ রাব্বুল ইন্না আল্লাহ ইগফিরুজ যুনুবা জামিয়া, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। যারা আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৎ কাজের তৌফিকও দান করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার পালনকর্তার দিকে মনোনিবেশ করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب.